الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে মানুষ দুই ভাগে বিভক্ত, আল্লাহর ভাষায় মুমিনুন তাকী ও ফাজিরুন শাকী, আল্লাহর উপরে বিশ্বাসী এবং আল্লাহ ভীরু, ফাজিরুন তাকি শাকি পাপাচারী এবং হতভাগা, ফরিকুন ফিল জান্নাহ ফরিকুন ফিস সাইর, একদল জান্নাতের জন্য সৃষ্টি হয়েছে আর একদল জাহান্নামের জন্য সৃষ্টি হয়েছে। আসাইদ মাউইদ বিগাইরিহি ওয়া শাকি মান শাকিয়া ফি বাতনি উম্মি, সৌভাগ্যবান সেই যে নসিহত গ্রহণ করে, হতভাগা সেই যে মায়ের পেট থেকে হতভাগা হয়েই জন্মগ্রহণ করে। যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন মানুষকে সত্যিকার অর্থে সৌভাগ্যবান করার জন্য, ইহকালে পরকালে সফলকাম মানুষ হিসেবে যাতে তারা গড়ে ওঠে, এজন্য যুগে যুগে 124,000 পয়গম্বর এবং 315 রসুল আল্লাহ পাক প্রেরণ করেছেন। আল্লাহ ইখতাস বিরহমতি মাইয়াশাউ, আল্লাহ যুল ফাদল আযীম, আল্লাহ যাকে ইচ্ছা তিনি তার রহমতের জন্য খাস করে নেন এবং তিনি হলেন মহান করুণার অধিকারী। আল্লাহ ইউয়াইয়িদু বিনাসরিহি মাইয়াশাউ, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তার সাহায্য দ্বারা শক্তিশালী করেন। আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, এই পৃথিবীতে সফলকাম মানুষ তারাই যারা নিজের নফসকে পরিচ্ছন্ন করল, পরিশুদ্ধ করল। ওয়াকাদ খাবা মান দাসাহা, এবং নিরাশ হল, ব্যর্থকাম হল ওইসব মানুষ যারা নিজের নফসকে অপবিত্র করে ফেলেছে। ছোট্ট দুটি কথার মধ্যে বড় কিছু নিহিত রয়েছে। কিভাবে মানুষের নফসকে পরিচ্ছন্ন করা যায় এই বিষয়গুলিও আল্লাহ বলে দিয়েছেন, কারণ মানুষ তার নিজের জ্ঞান দিয়ে এর সমাধান দিতে পারে না। আর সমাধান দিতে গিয়েই পৃথিবীতে বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের, বিভিন্ন দর্শনের সৃষ্টি হয়েছে, কিন্তু মানুষ তার ভবিষ্যতের খবর রাখে না। এজন্য হাকিমুল উম্মাহ শাহ অলিউল মুহাদ্দিস আদ-দেহলভি রাহিমাহুল্লাহ চমৎকার একটি কথা বলে দিয়েছেন, লা হুকমা লিল আকলে ফি হুসনিল আশিয়া ওয়া কুবহিহা, জ্ঞানের কোনো ক্ষমতা নাই কোনো বিষয়ের ভালো এবং মন্দ চূড়ান্তভাবে নির্ধারণ করা। একজন জ্ঞানী যেটাকে ভালো বলছেন আর একজন জ্ঞানী সেটাকে মন্দ বলছেন। এ কারণে কি রাজনৈতিক বিষয় হোক, কি অর্থনৈতিক বিষয় হোক, কি ধর্মীয় বিষয় হোক, কোনো ব্যাপারে মানুষ কিন্তু একমত হতে পারে না। আর সে কারণেই আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, যারা ওহীর বিধানের কাছে আত্মসমর্পণ করেন তাদেরকে বলা হয় মুসলিম। মুসলিম অর্থেই কিন্তু আত্মসমর্পণকারী, আর যারা ওহীর বিধানকে প্রত্যাখ্যান করেন তাদেরকে বলা হয় কাফের। আর যারা ভিতরে অবিশ্বাস করেন, বাহ্যিকভাবে বিশ্বাস প্রকাশ করেন তাদেরকে বলা হয় মোনাফেক। কিন্তু আমরা এখন কাউকে মোনাফেক বলবো না, এই কারণে যে মানুষের অন্তর খবর আমরা রাখি না। আল্লাহ রসুল বুঝতে পারতেন, জানতে পারতেন, এরপরও তিনি বলেননি যে অমুক অমুক মোনাফেক। ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু জানাজা পড়তে যেতেন না যতক্ষণ না সাহেব সিররিন নবী হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছ থেকে জানতে না পারতেন যে অমুকের জানাজায় উনি জানাজা যাচ্ছেন কি না। হুযায়ফা কোনো জানাজায় গেলে ওমর সে জানাজায় যেতেন, হুযায়ফা না গেলে ওমর যেতেন না। কারণ জিজ্ঞেস করা হলো, ওমর আপনি এটা কেন করেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখো, যুদ্ধ থেকে ফেরার পথে একটা গিরি সংকটের মধ্যে আমার রসুল যখন একাকী পড়ে গিয়েছিলেন তখন 12 জন দুষ্ট মুসলমান ওই সুযোগে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। আর সেই সময় আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন হুযায়ফা ইবনুল ইয়ামান এবং উসামা ইবনু যায়েদ। আল্লাহ নবী তাদেরকে বললেন, তোমরা পিছন দিকে ফিরে ওদের দিকে তরবার দিয়ে হামলা করো। ওরা বলল, 12 জনকে আমরা একজন কেমন করে মোকাবেলা করব? আল্লাহ নবী বললেন, তুমি মোকাবেলা করো, আল্লাহ সাহায্য করবেন। ওই একাই ফিরল পিছন দিকে, তাতেই ওরা এমন ভয় পেয়ে গেল যে 12 জন সব পালিয়ে গেল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আপনি নির্দেশ দিন, ওই 12 জনকে আমরা মেরে শেষ করে দিই। আল্লাহ রসুল বললেন যে না, আল্লাহ পাক আমাকে রক্ষা করেছেন, এটুকুই যথেষ্ট, প্রতিশোধ নেওয়ার দরকার নেই। তবে আমি তোমাকে উপদেশ দেব, এই 12 জনের নাম তুমি কাউকে বলো না, বললে মুসলমানরা ওদেরকে মেরে ফেলে দেবে। ওরা এক স্পষ্ট মোনাফেক, সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, উমরা করে, আল্লাহ রসুলের সাথী বলে পরিচিত মানুষের কাছে। এই ঘটনার পর থেকে ওমর ফারুক বলতেন যে যেই মরুক দেখবো হুযায়ফা সেখানে যাচ্ছে কিনা, কারণ ওই মাত্র এই 12 জনের নাম জানে, আর কেউ জানে না। চিন্তা করুন, এটা হচ্ছে মোনাফেকের চিহ্ন। কিন্তু আল্লাহ রসুল বলে গেলেন, দেখো এখন আর কেউ মোনাফেক নাই, হয় মুমিন হবে না কাফের হবে, কার কলিজায় ফেড়ে দেখার অধিকার তোমার নাই, ভিতরে খবর আল্লাহ রাখেন, বিচার আল্লাহ করবেন। তাহলে বোঝা যাচ্ছে এখানে যে আমরা মূলত হয় মুমিন নাই কাফের। মুমিন হলে তার কর্মধারা একরকম হবে, কাফের হলে তার কর্মধারা একরকম হবে। মুমিন হলে তার জীবনের আচরণ এক ধরনের হবে, তার কথাবার্তা এক ধরনের হবে, কাফের হলে তার জীবন আচার এবং কথাবার্তা আরেক ধরনের হবে। এটা স্বাভাবিক। কিভাবে নিজের নফসকে পবিত্র রাখা যাবে এ বিষয়ে মানুষ জানে না। তাই যেগুলো আমরা কোরআন হাদিসে পাই তা কিছু কিছু আমরা এখানে আপনাদের সামনে উল্লেখ করব, যাতে আল্লাহ পাক আমাদেরকে, আমাদের অন্তরাত্মাকে পবিত্র রাখেন এবং আমাদের জীবন আচার যেন পবিত্র জীবন হয়ে গড়ে ওঠে, এবং এইভাবে পবিত্র অবস্থাতেই সুন্দর আমল নিয়ে যেন আমরা দুনিয়া থেকে আখেরাতে পাড়ি দিতে পারি। সেজন্যই আসুন আমরা এখন কয়েকটি বিষয় আপনাদেরকে ধরে দিই, যা আপনার সুবিধা হবে। প্রথম শর্ত হচ্ছে এই, ঈমান আনার পরেই প্রথম কাজই হবে ওহির বিধান অনুসরণ করা। যে কাজে আল্লাহর রসুলের নির্দেশ আছে তা করব, যেটাতে নির্দেশ নাই সেটা ছাড়ব। এই বিষয়ে আগে নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আল্লাহ রসুলের চুল তাড়াতাড়ি পেকে গেছিল। আবু বকর সিদ্দিক বলছেন, হে আল্লাহর রসুল, আপনার চুল তো আগে ভাগে পেকে যাচ্ছে, ব্যাপার কি, লেমা সাইয়াবটা, এত দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন কেন? তুমি বলছেন সাইয়াব বানিয়ে সুরাতুল হুদ ও ফি সুরাতিন উখরা, সুরায় হুদ এবং সুরা মুতাফফিফিন, সুরা ইনফিতার, সুরা ইনশিকাক, এই ধরনের সুরাগুলো আমাকে বুড়া করে ফেলেছে। কারণ সুরা হুদের মধ্যে একটা ছোট্ট আয়াত রয়েছে, ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে এর উপর তুমি দৃঢ় থাকো। এই দৃঢ় থাকা খুব কঠিন ব্যাপার, তাই না? আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন, সবাই কিন্তু আমরা দৃঢ় থাকতে চাই, কিন্তু পারি কার জন্য বলেন? আল্লাহ রসুল দৃঢ় থাকার জন্য যে নির্দেশ তাকে আল্লাহ পাক দিচ্ছেন, এই দৃঢ় থাকতে গিয়েই উনি পাচ্ছেন কি পাচ্ছেন না, এই দুশ্চিন্তায় উনি তাড়াতাড়ি বুড়ো হয়ে গেছেন। চিন্তা করেন, যাদের মধ্যে দায়িত্ব চেতনা বেশি, দায়িত্বের অনুভূতি বেশি, মূলত তারাই কিন্তু আল্লাহর বিধানের প্রতি বেশি খেয়াল করে। সাহাবায়ে কিরামের জীবনে বহু ঘটনা এরকম আছে। একদিন জনৈক মহিলা, তিনি ওই যে দাগ হয় না, হাতের দাগ দেয়, উল্কি দেওয়া বলা হয়, আরব দেশে এগুলো চালু ছিল আগে, আর পরচুলে লাগায়, চুল যাদের কম তারা বেশি চুল করার জন্য পরচুলে লাগায়। তো ইবনে মাসউদ বলছেন, তুমি জাহান্নামী, তোমাকে আল্লাহ রাসূল লানত করেছেন। তো মহিলাকে, আবার খুব তেজি মহিলা, তুমি কোথায় পেলে এ কথা? আমি পুরা কোরআনের হাফেজ, কোরআনে কোথাও তো এই যে পাই নাই যে পরচুলা লাগাইলে, হাতে উলকি লাগাইলে আমার লানত হবে। তুমি বলছো সুরে হাসর 7 নম্বর আয়াত পড়ো। হ্যাঁ পড়বো, পড়ো দেখি। লমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রসুল যা তোমাদের দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। তারপর কি হবে? আমার রসুল বলছেন, লান আল্লাহুল মুস্তাসিমিন ও মুস্তাসিমাত, আল্লাহ রসুল লানত করেছেন ওই সমস্ত পুরুষ যারা চুল লাগায়, ওই সমস্ত নারী যারা পরচুলে লাগায়, এবং ওই উল্কি দেয় হাতে। তা আল্লাহ রসুলের নির্দেশ মানার নির্দেশ আল্লাহ দিচ্ছেন, আর আল্লাহ রসুল নির্দেশ দিচ্ছেন এইটা। তাহলে তিনি যখন লানত করেছেন, তাহলে কি আল্লাহ লানত হলো না? তখন মহিলা বলছে, ইবনে মাসউদ তুমি আমাকে বাঁচালি জাহান্নামের আগুন থেকে, আমি আজকে তওবা করলাম। চিন্তা করে তো সাহাবায়ে কিরাম এমনি করে প্রতিটি কাজে আল্লাহ এবং তার রসুলের নির্দেশ তলাশ করতেন, পেলেই সঙ্গে সঙ্গে সারেন্ডার। এটাই হচ্ছে প্রকৃত সফলকাম মুমিনের অন্যতম প্রধান লক্ষণ। কোরআনের ভাষায়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। তোমার রবের কসম করে আমি আল্লাহ বলছি, ভাষা খেয়াল করবেন, আল্লাহ নিজেই বলছে। তো তোমার রবের, তোমাকে রসূলকে বলা হচ্ছে, তোমার রবের কসম করে আমি আল্লাহ বলছি, তারা কখনোই মুমিন হতে পারে না যতক্ষণ না তোমার কোন নির্দেশকে তারা ফয়সালাকারী হিসেবে মেনে না নেয়। ফিমা শাজারা বাইনাহুম, তাদের বিবাদীয় বিষয়ে। ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ, অথবা তোমার দেওয়া সিদ্ধান্তের সামনে তারা নিজেদের ভিতরে কোনো দ্বিধা সংকোচ পোষণ করে না। وَيُسَلِّمُوا تَسْلِيمًا, এবং সর্বান্তকরণে তসলিম, সারে তস মানে আত্মসমর্পণ করে। তার তিনটা জিনিস, একটা হচ্ছে মেনে নেওয়া, 2 নম্বর হচ্ছে ভিতরে দ্বিধা সংকোচ না রাখা, 3 নম্বর হচ্ছে সর্বান্তকরণে আত্মসমর্পণ করা। এই তিনটা শর্ত পূরণ হলেই তবে আমরা আল্লাহ রসুলের অনুসারী হিসেবে নিজেকে বিবেচনা করতে পারি। রেজাল্ট আল্লাহর হাতে, কিন্তু আমি নিজেকে বুঝতে পারি যে হ্যাঁ, আমার মন চাচ্ছিল এটা করবো না, কিন্তু হাদিস যেহেতু পেয়েছি আর তো কিছু করার নাই, বিতর্কে লিপ্ত হব না। এটাই হচ্ছে সফলকাম মুমিনের লক্ষণ। মদ হারাম নাজিল হচ্ছে কখন? যখন আবু তালহার বাড়িতে মদের জোয়ার বয়ে যাচ্ছে, বড়লোক মানুষ সিরিয়া থেকে দামি মদ এনেছেন, সমস্ত মানুষ মদ খাচ্ছে খানা পিনার পরে। আমরা যখন খানা পিনার শেষে পানি খাই, কেউ পান খায়, এই সময়ে মদ পরিবেশন করা হচ্ছে। হঠাৎ রাস্তা দিয়ে ঘোষণা যাচ্ছে যে ইন্নামাল খামরু ওয়াল মাইসরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রাজসুন মিন আমালে শয়তান ফাস্তানিবুহ, মদ জুয়া এই বর মানে ভাগ্য তীরে সবগুলো শয়তানি আমল, অতএব তোমরা এগুলো থেকে বিরত হও। কানে পৌঁছানো মাত্রই শুরু হয়ে গেল মদের বাক্স ভাঙা। আনাস বলছেন, আমাকে নির্দেশ দিলেন আবু তালহা যে তুমি ভাঙো, ইয়ং মানুষ বলে এত কলসি ভাঙলাম যে মদিনার রাস্তা স্রোত বয়ে গেল। আমরা একটা সিগারেট ছাড়তে পারি না, তাই না? কয় টাকা দাম একটা সিগারেটের? অথচ দামি দামি মদ, অভ্যস্ত মানুষ মদকে ছাড়া খুব কঠিন ব্যাপার। হেরোইন ছুটাতে পারছে না সরকার, অথচ একটা নির্দেশ যেমনি পেয়েছে মদ হারাম, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম মদের কলসি ভেঙে দিয়েছেন। সপ্তম শতাব্দী, খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে মদিনায় ঘটে যাওয়া এই বিপ্লবের সাথে বিংশ শতাব্দীর শুরুতে 1920 সালের 21 জানুয়ারিতে আমেরিকান গভর্নমেন্টের নির্দেশ করা হলো যে মদ আমেরিকায় নিষিদ্ধ ঘোষণা করা হলো। 14 বছর পরে ওই আমেরিকান গভর্নমেন্ট 1933 সালের 31 ডিসেম্বর বলল, না, পরিস্থিতির কারণে মদকে পুনরায় আমরা আইন সিদ্ধ করতে বাধ্য হলাম। আধুনিক বিশ্বে যাবতীয় অস্ত্র শস্ত্রের মালিক হওয়া সত্ত্বেও আমেরিকা তার নিজের নাগরিকদের মদ বন্ধ করতে পারে নাই, অথচ সেই কবে সপ্তম শতাব্দী, খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে, অর্থাৎ আমেরিকার এই ঘটনা 1300 বছর আগে আমার রসুল আল্লাহ বাণী শুনিয়েছেন মানুষের কাছে, দেখো মদ হারাম, যদি জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, মদ বন্ধ করো, কিছুই বলা লাগে নাই। এই চিরদিনের অভ্যস্ত আরবীয় সমাজ সঙ্গে সঙ্গে আরব মদ থেকে তওবা করে ফিরে এসেছে। এই মানুষকে চমকি দেওয়ার মধ্যে ইতিহাস, কোনো পুলিশ লাগলো না, কোনো আর্মি লাগেনি, কাউকে একটা মারতেও হয়নি, একটা বকাও দিতে হয়নি, স্রেফ তাকোয়া, আল্লাহ ভীতি, স্রেফ তাকোয়া, আল্লাহ ভীতি ছাড়া সমাজের উন্নতির কোনো উপায় নাই। লাঠি দিয়ে, গুলি দিয়ে, জেল খাটিয়ে কশ্চিন কালো কোনো সমাজের উন্নতি করা সম্ভব নয়, যেটা স্রেফ ইমানের মাধ্যমে সম্ভব। বিশ্ব ইতিহাস চমকে গেছে যে কি করে মোহাম্মদ পারল, অথচ মোহাম্মদের হাতে কিছুই নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম শর্ত হবে ওহির বিধান পূর্ণভাবে অনুসরণ করা। ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, ছোট্ট একটা আয়াত মনে রাখতে হবে, রসুল যা দেন তা অনুসরণ করতে হবে, যা নিষেধ করেন তা বর্জন করতে হবে। হাদিস জানতেন না সকালবেলা, জেনেছেন সন্ধ্যাবেলা, বাস বাতিল করে দেন, শুরু করে দেন। সকালবেলা আপনি জানতেন না যে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, সকালবেলা জানতেন না, যেহেতু বাপ মা করে চিরদিন। বিকেলবেলা জেনেছেন বুখারী শরীফ খুলে, যিনি আল্লাহ রাসূল বলছেন সালাত হয় না সূরা ফাতিহা ছাড়া, আপনি যদি সঙ্গে সঙ্গে তওবা করতে পারেন তাহলে আপনি সফল কাম মুমিন, যদি তওবা করতে না পারেন তাহলে আপনি ব্যর্থ মুমিন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আপনারা সঙ্গে সঙ্গে দরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শোনো, লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম ইলাল্লাহ ইলাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম মিনান নার ইল্লা কাদ আমারতুকুম বিহ, এমন কোন বিষয় নাই যে বিষয়ে তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে, এমন কোন বিষয় নাই যে আমি তোমাদেরকে বলিনি। ওয়া লাইসা শাইইন ইউকাররিবুকুম ইলান নার ওয়া ইউবাইদুকুম মিনাল জান্নাহ ইল্লা কাদ নাহাইতুকুম আনহু, আর এমন কোন বিষয় নাই যেগুলো করলে তোমাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাবে, জান্নাত থেকে দূরে সরিয়ে দেবে, এসব বিষয়ে আমি তোমাদেরকে নিষেধ করে গেছি। অতএব ওকাদ উহিয়া ইলাইয়া আন্না নাফসান, আমার কাছে জিবরিল ওহি করেছেন এই মর্মে যে কোন মানুষ মরবে না কশ্চিন কাল, লান তামুতা, ভাষাটা কিন্তু লাম না, লান, মানুষ কখনোই মরবে না, হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ সে তার রিজিক পূর্ণ না করবে। আল্লাহ ফাত্তাকুল্লাহ ওয়া জুনু ফিত তালাব, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং সুন্দরভাবে বৈধ পন্থায় রুজির অনুসন্ধান করো। ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইসতিত্বা'আর রিজক আইন আন তাতলুবুহু, রুজি আসতে দেরি হচ্ছে বলে তোমরা যেন তোমাদেরকে এই কাজে প্ররোচিত না করে যে তোমরা অবৈধ পন্থায় রুজি তালাশ করবে, বিমা আসিল্লাহ, আল্লাহর অবাধ্যতা করে রুজি তালাশ করবে, এই কারণে যে রুজি আসতে দেরি হচ্ছে, খবরদার তোমরা এটা যেন করো না। ফাইন্নাহু লা ইউদ্রিকু মা ইনদাল্লাহি ইল্লা বিতাআতিহি, কারণ আল্লাহর মেহরবানি, আল্লাহর রহমত কেবলমাত্র তার আনুগত্যের মাধ্যমেই পাওয়া যায়, শয়তানের আনুগত্য করে কোন আল্লাহর রহমত পাওয়া যাবে না, কথা ঠিক না? শয়তানের আনুগত্য করে কোন আল্লাহর রহমত পাওয়া যাবে না। অতএব রুজি আসতে দেরি হচ্ছে বলে তুমি ব্যস্ত হয়ে খবরদার যেন কোন অন্যায় পথে পা বাড়িও না। দুই নম্বর হচ্ছে মন্দ কাজের শাস্তি সম্পর্কে জানা এবং সেটা সবসময় স্মরণ রাখা। মন্দ কাজের পরিণতি কি হবে এটা আপনার জানতে হবে। আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকুম জাআলাকুম খালাইফাল আরদ ওয়ারাফা বাদাকুম ফাওকা বাদিন দারাজাত লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ইন্না রাব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে এই পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন আবাদ করার জন্য এবং তোমাদের একজনকে আরেকজনের উপরে মর্যাদা দান করেছেন। কেন? লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, তোমাদেরকে যা দেওয়া হয়েছে সেই বিষয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। তোমাকে নেতা বানানো হয়েছে, তুই নেতৃত্বের পরীক্ষা তুমি জিততে পারো কিনা আমি দেখব। তোমাকে আলেম করা হয়েছে, তুমি এলেম অনুযায়ী আমল করো কিনা এটা আমরা দেখব এবং এলেম অনুযায়ী মানুষকে দাওয়াত দিচ্ছ কিনা এটা আমরা দেখব। এক একজনকে আল্লাহ পাক এক এক গুণ এবং মেধা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, তাকে পরীক্ষা করার জন্য। ইন্না রাব্বাকা সারিউল ইকাব, নিশ্চয়ই তোমার পালনকর্তা অত্যন্ত দ্রুত হিসাব প্রতিশোধ গ্রহণকারী। ইন্নাহু লাগাফুরুর রহিম, এবং তিনি অত্যন্ত মেহরবান এবং দয়ালু। দুটোই কিন্তু একসঙ্গে, বাপ থাপ্পড় মারে, বাপ আদরও করে যে আমার পালনকর্তা আল্লাহ আমাকে গজব দেন আমাকে ফিরিয়ে আনার জন্য, আমাকে ক্ষতি করার জন্য নয়। জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اوردت علي النار فرأيت فيها امرأة من بني اسرائيل تعذب في حرة لها ربطتها فلم تطعمها ولم تدعها। আমাকে জাহান্নাম দেখানো হলো, পুরো জাহান্নামটা আমাকে দেখানো হলো। এটা স্বপ্ন হতে পারে, মেয়েরাজ হতে পারে। ফরয়ত ফিহা ইমরাতান বিন বনি ইসরাইল, আমি সেখানে বনু ইসরাইল একজন মহিলাকে দেখলাম। তুআযযাব ফি হিররাতিন লাহা, তাকে শাস্তি দেওয়া হচ্ছে একটা বিড়ালের জন্য। রাবাতাত তাহা ফালাম তুতইমহা ওয়ালাম তাদাআহা, ও মহিলা ওই বিড়ালটাকে বেঁধে রেখেছিল, তাকে খেতে দেয় না এবং তাকে ছেড়েও দেয় না যাতে সে খড়কুটা খেয়ে বাঁচতে পারে। হাত্তা মাতা জওয়ান, অবশেষে ওই বিড়ালটা ক্ষুধায় মারা গেল। এর জন্য মহিলাকে জাহান্নামে কষ্ট দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। আরেকটা দৃশ্য দেখলাম, রায়তু আমর ইবনে আমর খাজাই ইজর কুসবাহু ফিন্নার, আমর ইবনে আমর আল খাজাইকে আমি দেখলাম তার পেটে নাড়িভুড়ি বেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে চারিপাশে। ওয়াকান আউওয়ালা মান শাইয়াবা সাওয়াইব, রাওয়া মুসলিম। এই লোকটি প্রথম এই শিরিক করেছিল। কি? সে যখন সফর থেকে আসত অথবা অসুখ থেকে আরোগ্য লাভ করত, তখন তার একটা উটকে সে ছেড়ে দিত আল্লাহর নামে। সে লোকের জমি জমা খাবে কিছু বলা হবে না, লোকের পানি খাবে কিছু বলা যাবে না, সে লোকের নষ্ট করবে কেউ কিছু বলবে না। ওটা আমাদের যেমন আল্লাহর নামে ছেড়ে দিত না, গরু ছাগলে আছে গ্রাম অঞ্চলে, এখনো পর্যন্ত দেয় কিনা জানি না, তো আল্লাহর নামে ছেড়ে দেবে। এই উট ছেড়ে দিয়ে তো মনে করা হতো যে এই উট আল্লাহর নামে চলে গেছে, এটা আল্লাহর উট, এর মাধ্যমে তারা বরকত হাসিল করত, তার মধ্যে রোগ আরোগ্য লাভ করত, অনেক কিছু আকিদা বিশ্বাস। এই যে শিরকি আকিদা প্রথম চালু করেছিল আমর ইবনে আমর আল খাজাই। আল্লাহ রাসূল বলছেন যে আমি নিজে জাহান্নামে দেখলাম তাকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে, পেটে নাড়িভুড়ি সব বেরিয়ে ছিড়িয়ে ছড়িয়ে আছে ও তার চারপাশে ঘুরতেছে। ঠিক এই একই শাস্তি কিন্তু আলেমদের জন্যও আছে, বক্তাদের জন্য। যে বক্তারা ধুমছে বক্তৃতা করে কিন্তু এলেম অনুযায়ী আমল করে না, তাদেরকে ঠিক জাহান্নামে একইভাবে শাস্তি দেওয়া হবে। আমর বিল মারুফ ও নাহি আল মুনকারে কাজ করতে বটে, নিজের জীবনে তার বাস্তবায়ন ছিল না। এটা আল্লাহ অন্য হাদিসে আসছে। এই হাদিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু সহজে আমরা অন্যায় কাজ করব না। এজন্য নিজের নফসকে অন্যায় থেকে বাঁচানোর জন্য মন্দ কাজের পরিণতি সম্পর্কে আমাদের সবসময় জানতে হবে এবং সেগুলো স্মরণে রাখতে হবে। তিন নম্বর, সগিরা গোনা থেকে যদি আমরা সগিরা গোনা করি সেগুলো পরিত্যাগ করতে হবে, কারণ সগিরা গোনা থেকে বাঁচার উপায় নেই। আমরা করি সবসময়, সগিরা গোনা থেকে বাঁচার উপায় নেই, কিন্তু যদি করি তাহলে বারবার করবো নাকি? একবার করলাম আর করবো না, দুবার করলাম আর করবো না। অনেকে মনে করে, বিশেষ আমাদের আলামদের মধ্যে চালু আছে যে পানের তামাক খাওয়া মকরু, জর্দা খাওয়া আরো বড় মকরু, সিগারেট খাওয়ার দোষ কি? তামাক তো খাই না, ধোঁয়া খাই, তো আরো হালকা মকরু। ফতোয়া সব নিজেরা বানিয়ে নিয়েছে। অনেক কিছু বিষয় আমাদের মধ্যে আছে, বিয়ে শাদিতে অনেক কিছু কুসংস্কার আমাদের দেশে আছে, অধিকাংশই কিন্তু মন গড়া, মন চাইলেও তাই করলাম। কেন করছেন? এই কাজটা করতে ভালোই মনে হয়, খারাপটা কি? নিজে নিজে যুক্তি দিচ্ছে, সবাই আমরা আহলুর রায় হয়ে গেছি। আসলে ঠিক নয়, মন গড়া বস্তু দিয়ে দিন প্রতিষ্ঠা করা যায় না। আজকে শুক্রবার না, অনেকের অভ্যাস আছে শুক্রবার দিন মায়ের কবর যেখানে তার পাশের মসজিদে সালাত আদায় করে, করে এবার মায়ের কবর জিয়ারত করে বাড়ি চলে আসে। কেন করলেন? গেলাম সারাদিন পুরো সপ্তাহ তো চাকরি বাকরিতে কাটাই, শুক্রবারটা একটু ছুটি পাই, আজকে মায়ের কাছে গিয়ে মায়ের নৈকট্য অনুভব করি এবং সেখানে কিছুক্ষণ থেকে দোয়া দৌড় পড়ি, মনটা খুব ভালো লাগে। যদি আপনি বলেন আপনার যে মনটা ভালো লাগা, এই ভালো লাগার পিছনে দলিলটা কি? আপনি যে গিয়ে দাঁড়িয়ে আছেন মায়ের পাশে, মাকে দেখতে পাচ্ছে, মা টের পাচ্ছে, এটা তো সেরা তিনিই বলতে পারেন যিনি গায়েবী খবর রাখেন, তিনি আল্লাহ। তিনি তো রসুলের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন, ইজামাতুল ইনসান কথা আনু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালহুন ইয়াদউ লাহু রাহু মুসলিম। মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়, তিনটা আমল জারি থাকে, এক সাদাকা জারিয়া, দুই এমন এলম তিনি রেখে যান যে এলম মানুষের কল্যাণে লাগে, তিন এমন সুসন্তান তিনি রেখে যান যে সন্তান তার জন্য দোয়া করে। আপনি দোয়া এখানে বসে করতে পারেন, ওখানে বসে করতে পারেন, কিন্তু কবরের কাছে গিয়ে দোয়া করতে হবে এটা আপনি কোথায় পেলেন? তাই তো দলিল নাই, মন চায় তাই গেলাম। আর এর এর কারণেই কিন্তু অধিকাংশ শিরক বেদাতের মূল কিন্তু এখানেই, সে আলেম হোক আর জাহিল হোক, এইভাবে সমাজে অসংখ্য কুসংস্কার এবং বেদাতের সৃষ্টি হয়েছে, তার হিসাব নিকাশ নাই। কালকে আমি এসার পরে বসছিলাম ছেলেদের নিয়ে আর শিক্ষকদের নিয়ে, বলুন তো বিয়ের ক্ষেত্রে এদেশে কি কি কুসংস্কার চালু আছে? যেসব কথা আমার শোনালো আমার জীবনে আমি শুনি নাই। এত যে কিছু চালু আছে মুসলমানদের সমাজে বিয়ের ক্ষেত্রে, এ আমার ফেরেশতাও জানে না। ওরে বাপরে, সব মুসলমান, এগুলো কিন্তু অধিকাংশ মন গড়া। এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে, আমরা ভাবি এগুলো সগিরে গোনা, এমন কি যাস? মনে রাখবেন একটা মূলনীতি, লা সগীরাতা ফি ইসরারিন ওয়ালা কবীরাতা ফি ইস্তিগফার। বারবার করলে সগিরা গোনা সগিরা থাকে না, আর তওবা করলে কবিরা গোনার অস্তিত্ব থাকে না। মনে থাকবে তো, বারবার করলে সগিরা গোনা সগিরা থাকে না, আর তওবা করলে কবিরা গোনার অস্তিত্ব থাকে না। অর্থাৎ তওবা করলে কবিরা থাকে না, আর বারবার করলে সগিরাটা সগিরা থাকে না, কবিরা হয়ে যায়। অতএব সাবধান। কবি ইব্দুল মুতাজ সুন্দর কবিতা বলেছেন, তিনি বলছেন দেখো, লা তাকরান্না যুনুব, কোন গোনাকে তুমি ছোট মনে করো না। মনে রেখো ওই যে পাহাড় তুমি দেখছো, ছোট্ট ছোট্ট বালুকণা দিয়ে দিয়ে কিন্তু পাহাড়টা গড়েছে, হঠাৎ করে কিন্তু পাহাড়টা হয়নি। অর্থাৎ তোমার এই ছোট্ট ছোট্ট গোনাগুলো একদিন বড় হবে, সাবধান। সগরে গোনা করে ফেললে পরিত্যাগ করো, আগে বেড়ো না। আন আনাস কালা ইন্নকুম লা তাআলামুন আমালান হিয়া আদাক্কু মিন আয়ুনিকুম মিন আশ-শায়। আল্লাহ রাসূল বলছেন তোমরা অনেক অনেক আমল মনে করো যে অত্যন্ত ছোট, এমনকি চুলের চাইতেও সূক্ষ্ম একটা গোনাহের কাজ। ও কুন্না নাউদ্দু আলা আহাদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মুবিকাত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা আল্লাহ রসুলের জমানায় এগুলোকে মহা পাপ বলে মনে করতাম, ধ্বংসকারী পাপ। ছোট্ট ছোট্ট একটা পাপও আমরা খুব ধ্বংসকারী পাপ মনে করতাম, আর তোমরা বড় বড় গোনা করছো তাও বলে এটা কিছুই না, এটা তো আমরা ছিলাম না, তোমরা কেমন মুসলমান? আনাস বিন রাদিয়াল্লাহু বিন মালিক এই ধিক্কার দিচ্ছেন তৎকালীন সময়ে তার ন মুসলিমদের উদ্দেশ্যে। ওয়ান আয়েশাতা ان رسول الله صلى الله عليه وسلم قال يا عائشه اياك ومحقرات الذنوب فان الله من الله طالبا رواه ابن ماجه হে আয়েশা, তুমি ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ কিয়ামতের দিন তোমার ছোট গুনাহ সম্পর্কে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। তুমি কেন করেছিল? তো দেখা যাচ্ছে মা আয়েশাকে বলা মানে কি বুঝতে পারছেন না? উম্মতের শ্রেষ্ঠ একজন মহিলা যার হাদিস আমরা সবসময় আমল করি, তাকে এই কথা বলার অর্থ আমাদের তার বেশি, আমাদের হিসাব নিকাশ নেই, কত গুণা করছি, ছোটকে ছোট মনে করি না, বড়কে বড় মনে করি না। কারণটা কি জানেন? ছোট গোনা মানুষকে বড় গোনাহের দিকে ধাবিত করে, কারণটা কিন্তু এই, আর কিছু না। স্কুল কলেজে মেয়েদের সঙ্গে আপনি একসঙ্গে ওঠা বসা করছেন, সহশিক্ষা দিচ্ছেন, সরকার ভাবছে কিছুই না, কিন্তু ব্যাপারই না। কিন্তু বোঝেন না যে এই তরুণ ছেলেটি তরুণী মেয়েটির দিকে বারবার তাকালে ওটা কিন্তু সগীরা গোনা থাকবে না, কবিরা গোনা চলে যাবে। এই হুঁশটা কিন্তু দূরদর্শী মানুষের নাই। আল্লাহ পাক শুরু থেকেই এগুলো নিষেধ করে দিয়েছেন, সাবধান, নইলে কিন্তু মরে যাবে, তোমার শেষ হয়ে যাবে। একবার যদি বড় কিছু ঘটে যায় তখন সমাজ ধ্বংস হয়ে যাবে, যেমন আজকে আমাদের জীবনে ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। চার, সর্বদা কবর এবং জাহান্নামের কথা স্মরণ করা। আল্লাহ রাসূল বলছেন, আকসিরু হাজমাল্লাযাত, স্বাদ আহ্লাদকে ধ্বংস করে দেয় যে বস্তু, তোমরা সেটাকে বারবার স্মরণ করো। ওহাল মওত, মৃত্যু, যখনই মৃত্যু আসবে তখনই কিন্তু তোমার দুনিয়ার সমস্ত স্বাদ আহ্লাদ শেষ হয়ে যাবে। ছাত্র জীবনে শুনতাম ওস্তাদদের কাছে, গনিমত জান লো, একসাথ মিল ব্যাটনে কো, মৌত কি ঘড়ি সির পর খড়ি হ্যায়, একসঙ্গে মিলিত হয়ে বসার এই সুযোগটাকে তুমি গনিমত মনে করো। মনে রেখো, মৃত্যুর ঘন্টা তোমার সামনে প্রস্তুত হয়ে আছে, যেমনি সুইচ আল্লাহ পাক অফ করে দিবেন তোমার ঘন্টা বেজে উঠবে, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তোমার কোন ক্ষমতা থাকবে না। এই মৃত্যুর কথা সবসময় যারা স্মরণ করে তারা কিন্তু ছোট হোক আর বড় হোক কোনো গোনাই করার চেষ্টা করে না। আর একটা বিষয় হচ্ছে জাহান্নামের বিষয়। জাহান্নাম আমরা দেখিনি, কিন্তু আল্লাহ বলছে, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা, সূরা মরিয়াম 71 নম্বর আয়াত। এমন কোন মানুষ নাই, এমন কোন আদম সন্তান নাই যে জাহান্নামের উপর দিয়ে যে পুল সিরাত আছে এটা পার হবে না। নবী রসুল সবাইকে পার হতে হবে, কাউরে খাতির করবে না আল্লাহ, প্রত্যেককেই ওই পুল সিরাত পার হতে হবে। যে জাহান্নামে যাবে সে পার হতে পারবে না, ওখানে পড়ে যাবে। আর যে জান্নাতে যাবে চোখের পলকে পার হয়ে যাবে, আগুনের তাপ তার দেহে স্পর্শ করবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে পুল সিরাত দ্রুত পার হওয়ার তৌফিক দান করেন। অতএব সর্বদা মৃত্যু এবং সর্বদা কবর ও জাহান্নামের কথা স্মরণ করতে হবে। উসমান গনি, আরব দেশের মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ধনী, তাকে আমরা গনি বলি, তৃতীয় খলিফা। কবরস্থানে যে ভয়ভীতি কাঁদতেন, সাহাবারা বলছেন, হে খলিফা, আপনি জান্নাতের বয়ান শোনার সময় তো আপনি কাঁদেন না, কিন্তু আপনি কবরস্থানে এসে কাঁদেন কেন? দুনিয়াতে কোনো অভাব আপনার নাই। উনি বলছেন, দেখো আমার রসুল কি বলে গেছে, শোনো, ইন্নাল কবর আউওয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু ওয়া ইন লাম ইয়ানজি মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। কবর হচ্ছে আখিরাতের মঞ্জিল সময়ের প্রথম মঞ্জিল, এইখানে যদি কেউ নাজাত পায় তাহলে বাকি সব তার জন্য সহজ হবে, আর এইখানে যদি কেউ নাজাত না পায় বাকি সব তার জন্য কঠিন হবে। তো আমার ভয় হয় কবরে আমি নাজাত পাবো কি না। কবরে যারা শুয়ে আছে, এরাই আমার আপন ভাই, তোমরা তো কিছুই মনে করবে না আমাকে। দেখেন তাদের অনুভূতি কেমন ছিল, এত বড় লোক, টাকার অভাব নেই, রাজনৈতিক ক্ষমতার অভাব নেই, সব তার আছে, কিন্তু মৃত্যুর কথা স্মরণ করে সবসময় তিনি চোখ দিয়ে পানি দাড়ি ভাসিয়ে ফেলতেন। অনেক ব্যবসায়ী আছে মাপে ওজনে কম দেয়, তাই না? এরপরে একটা সুরা আছে, সুরা মুতাফফিফিন। এই সুরা মুতাফফিফিনের চতুর্থ আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, সুরা মুতাফফিফিন 4-6। আল্লাহ ইয়াযুন্নু, যে মাপে কম দিচ্ছে মানুষকে ফাঁকে দিচ্ছে, সে কি ধারণা করে না, উলাইকা আন্নাহুম মাবউসুন, সে একদিন আল্লাহর কাছে পুনরুত্থিত হবে। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানুষ তার প্রতিপালকের সামনে দাঁড়িয়ে যাবে। এই পর্যন্ত গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর কেঁদে ফেলতেন, আর পড়তে পারতেন না, সামনে আগাতে পারতেন না। তিনি বাজারে গিয়ে বলতেন, হে দোকানদাররা শোনো, তোমরা খবরদার, খরিদ্দার ঠকায়ো না, ওয়াইলুল মুতাফফিফিন, তোমাদের জন্য আল্লাহ পাক দুর্ভোগ রেখেছেন। আল্লাহ ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তোমরা কি ধারণা করো না যে তোমাদেরকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর আগাতে পারতেন না। কি সুন্দর তাদের অনুভূতি ছিল। এবার আসেন, আব্দুল্লাহ ইবনে উমর থেকে আরেকটা হাদিস এসেছে, বলো আইয়ুল মুমিনিন আফদাল, হে আল্লাহ রসুল কোন মুমিন সবচেয়ে উত্তম? তিনি বলছেন আকসারহুম লিল মউতে জিক্রান ওয়া হাসানুম লিমা বাদা ইসতিদাদান, কোন মুমিন উত্তম? আহাসানুম খুলকান, চরিত্রের দিক দিয়ে উত্তম, আচরণে উত্তম, কথায় উত্তম, সচ্চরিত্রবান মুমিন যে সেটাই হলো উত্তম। এবারে প্রশ্ন করছে আইয়ুল মুমিনিন আকিয়াস, কোন মুমিন সবচেয়ে বিচক্ষণ দূরদর্শী? তখন আল্লাহ রাসূল যে জবাবটা দিলেন, জবাবটা আমাদের সবার মনে রাখা ভালো, তিনি বলছেন দেখো আকসারুহুম লিল মউতে জিক্রাম, যে সবচেয়ে বেশি বেশি মউতকে স্মরণ করে, ও আহাসানুহুম লিমা বাদাও ইসতিদাদান, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যে সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করে সেই ব্যক্তি হলো সবচেয়ে বিচক্ষণ, বুদ্ধিমান, দূরদর্শী। ইবনে মাজার এই হাদিসটা সবাইকে মনে রাখার জন্য অনুরোধ করব। আমি আবার মনে করে দিই, প্রথম হচ্ছে প্রতিটি পা ফেলার আগে এটা কোরআন এবং হাদিসে আছে কিনা আমাকে যাচাই করতে হবে। বাপদাদা করলো নাকি সরকার করলো দেখার দরকার নেই, কিন্তু কেউ আমার সঙ্গে যাবে না, কবরে আমাকে একা যেতে হবে। কবরে যাওয়ার সময় তিনজন যাবে, আমার মাল যাবে, আমার সন্তান যাবে, আমার আমল যাবে। দুজন ফেরত আসবে, একজন কবরে থেকে যাবে, মাল ফেরত আসবে, সন্তান ফেরত আসবে, আমার আমল থেকে যাবে। অথবা এই আমলটা হলো আসল জিনিস, সাবধান, অন্য সব কিছু স্বার্থে নিজের আমল যেন নষ্ট করানো হয়। বিচক্ষণ ব্যক্তি কবরে মুক্তি পাওয়ার জন্য, আমল বৃদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এটাই আল্লাহ নবীর এই হাদিসের মূল বক্তব্য। প্রথম কথা হলো ওহির বিধান অনুসরণ করা, এ বিষয়ে সবসময় হুঁশিয়ার থাকা। দু নম্বর হচ্ছে যে আমরা মন্দ কাজের শাস্তি সম্পর্কে সবসময় জানার চেষ্টা করব এবং সেগুলো স্মরণ রাখব। তিন নম্বর হচ্ছে সগিরা গুণাসমূহ পরিত্যাগ করব, কেননা মানুষকে এই সগিরা গুণাগুলো কবিরা গুণার দিকে ধাবিত করে। আর চার নম্বর হলো সর্বদা কবর ও জাহান্নামের কথা স্মরণে রাখা। আর পাঁচ নম্বর হলো সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা। ওয়ালামান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবাই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডবান হওয়াকে ভয় করে, আল্লাহ বলছেন আমি তার জন্য একটি জান্নাত দুইটি জান্নাত রেখে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।